السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمد الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال يا قوم إن كنت على بينة من ربي ورزقني منه رزقا حسنا وما أريد أخالفكم إلى ما أنهاكم عنه إن أريد إلا الإصلاح ما استطعت وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب. معزز ও মুহতারাম হযরাতে মুরব্বিয়ানে কিরাম ও দিগার মুসল্লিয়ানে আজাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমা থেকে বিভিন্ন ফিতনা সম্পর্কে আলোচনা করা শুরু করেছিলাম। দাজ্জাল আত্মপ্রকাশ করার পূর্বে যে সকল ফিতনাগুলো দেখা দিবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বিষয়ে আমাদেরকে পূর্ণভাবে সতর্ক করে গেছেন। কিয়ামতের পূর্বে দাজ্জালের অবস্থান তৈরি করার জন্য এবং মুসলিম উম্মাকে বিভ্রান্ত করার জন্য যে সকল ফিতনা প্রকাশ পাবে, তার মধ্যে ফিতনাতুল খাওয়ারেজ, খারেজি সম্প্রদায়ের ফিতনা একটি মারাত্মক ফিতনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে এদের সম্পর্কে, এদের পরিচয় সম্পর্কে, এদের আকীদা সম্পর্কে আমাদেরকে হাদিস বর্ণনা করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সায়াখরুজু ফি আখিরিজ জামান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আখিরি জামানায় বের হবে এমন এক দল কওমুন, এমন এক দল মানুষ, আহদাসুল আসনান, যারা বয়সে হবে কম, তরুণ বয়সী হবে, যুবক হবে, সুফাহাউল আহলাম, আকল এবং জ্ঞান বুদ্ধি এদিক থেকে তারা হবে বোকা। তার অর্থ হলে ইলমে দ্বীন তাদের কম থাকবে, অল্প এলেম তারা অর্জন করবে। ইয়াকুলুনা মিন খায়রি কওলিল বারিয়্যাতি, তারা কথা বলবে সবচেয়ে উত্তম কথাগুলো। ইয়াকরাউনাল কোরআন, তারা কোরআন পড়বে। লা ইউজাবিজু হানাজিরাহুম, কিন্তু সে কোরআন তাদের হলকুম অতিক্রম করবে না। ইয়ামরুকুনা মিনাদ দ্বীনি কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়্যাতি, তারা দ্বীন থেকে, ইসলাম থেকে ঠিক সেভাবে বের হয়ে যাবে যেরকম ভাবে শিকারকে ভেদ করে একটা তীর বের হয়ে চলে যায়, এরকম ভাবে এরাও ইসলাম থেকে সম্পূর্ণভাবে বের হয়ে চলে যাবে। ফাইদা লাকীতুমুহুম ফাকতুলুহুম, যখন তোমরা এদের সঙ্গে মোলাকাত করবে, এদের সঙ্গে সাক্ষাৎ করবে, এদের সামনাসামনি হবে, ফাকতুলুহুম তোমরা ওদেরকে হত্যা করো, ফাইন্না ফি কতলিহিম আজরান লিমান কাতালাহুম ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, কেননা তাদেরকে হত্যা করার মধ্যে আল্লাহর কাছে কিয়ামতের দিবসে পুরস্কার রয়েছে যারা এদেরকে হত্যা করবে তাদের জন্য। এই হাদিসটি বুখারি, মুসলিম, আবু দাউদ, নাসাই, মুসান্নাফে আব্দুর রাজ্জাক এই সব কিতাবগুলোতে আছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। বুখারির হাদিস নাম্বার 6531, মুসলিমের হাদিস নাম্বার 1066, মুসান্নাফে আব্দুর রাজ্জাকের 18677, আবু দাউদের 4767, নাসাই শরীফের 4102 নম্বর হাদিস। এমনি ভাবে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই জামিউল আহাদিস নামক কিতাবে উল্লেখ করেছেন, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানি কওমুন আহদাসুল আসনানি সাফাউল আহলাম ইয়াকুলুনা মিন খায়রি কওলিল বারিয়্যাতি ইয়ামরুকুনা মিনাদ দীনি কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়্যাতি ইয়াকতুলুহুম আযনাত তায়ফাতাইন ইলাল্লাহ, কানজুল উম্মাল 31596 নম্বর হাদিস। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আখিরি জামানায় এমন একটি দল বের হবে, আহদাসুল আসনান, যারা বয়সে হবে তরুণ যুবক, সুফাহাউল আহলাম, সুফাহা সাফিহুন শব্দের বহুবচন, যার অর্থ হচ্ছে বোকা, অপরিপক্ক জ্ঞানের অধিকারী, আহলাম যারা হচ্ছে বিবেচক অবিবেচক হবে, ইয়াকুলুনা মিন খায়রি কওলিল বারিয়্যাতি তাদের কথাগুলো সুন্দর হবে, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াকুলুনা মিন খায়রি কওলিল বারিয়্যাতি, দুনিয়ার যত মানুষ সব মানুষের মধ্যে সবচেয়ে উত্তম কথাগুলো এরা বলবে, ইয়ামরুকুনা মিনাদ দীনি কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়্যাতি, এরা ইসলাম থেকে ঠিক সেরকম ভাবে বের হয়ে যাবে যেরকম ভাবে তীর যখন কোন শিকারের গায়ে নিক্ষেপ করা হয় তো শিকারটাকে ভেদ করে তীর বের হয়ে চলে যায়, এরকম তারা ইসলাম থেকে বের হয়ে যাবে। ইয়াকতুলুহুম আদনা আত-তায়ফাতাইন ইলাল্লাহ, এই লোকগুলোকে দুইটা দলের মধ্যে, অর্থাৎ তারা একটা দল আর তাদের বিপক্ষে আর একটা দল দাঁড়াবে, এই দুই দলের মধ্যে যারা আল্লাহর কাছে প্রিয় তারা ওই খাওয়ারেজদেরকে হত্যা করবে। এমনিভাবে মুসলিম শরীফের একটা হাদিস রয়েছে, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال اتى رجل رسول الله صلى الله عليه وسلم بالجيرانه, এক ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলো জেরানা নামক স্থানে, মুনসারাফাহু মিন হুনাইনিন, জেরানা হচ্ছে হুনাইনের যুদ্ধের মাল যেখানে ব্যয় বণ্টন করা হয়েছিল সেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল বণ্টন করছিলেন, অফি সাউবে বিলালিন ফিদ্দাতুন, বিলালের কাপড়ে রৌপ্য টুকরো রাখা ছিল, ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকবিদু মিনহা ইয়ুতিন নাস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে এই রূপার টুকরোগুলো মুঠ ভরে নিয়ে, মুষ্টি ভরে নিয়ে মানুষকে দান করছিলেন। ফাকালা ইয়া মুহাম্মদ, সেখানে ওই লোকটা এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলল, হে মুহাম্মদ, এ আদল, আপনি ইনসাফ করুন, ন্যায়সঙ্গত কাজ করুন। কালা ওয়াইলাক ওয়া মান ইয়াদিলু ইযা লাম আকুন আদিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার ধ্বংস হোক, আমি যদি ইনসাফ না করি তাহলে আর কে ইনসাফ করতে পারে? লাকাদ খিফতা ওয়া খাসিরতা ইল্লা মা কুন আদিল, আমি যদি ইনসাফ না করি তাহলে তো তুমি ধ্বংস এবং তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলে। ফাকাল উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দানি ইয়া রাসূলুল্লাহ ফাকতুল হাযাল মুনাফিক, আমাকে অনুমতি দিন আমি মুনাফিকটাকে কতল করে ফেলি। ফাকাল মাআযাল্লাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আল্লাহর কাছে পানাহ চাই। মানুষে বলাবলি করবে যে আমি আমার সাহাবীদেরকে, আমার সঙ্গীদেরকে হত্যা করি, তাহলে বুঝা গেল যে এই লোক হত্যার উপযুক্ত। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হত্যা করেন নাই, ভিন্ন একটা কারণে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না হাযা আসহাবু ইয়াকরাউন আল কোরআন, এই লোকটা এবং তার কিছু সঙ্গী সাথী সঙ্গী থাকবে যারা কোরআন পড়বে, লা ইজাবিজু হানাজরাহুম, কিন্তু কোরআন তাদের হালকু অতিক্রম করবে না। ইয়ামরুকুনা মিনহু কামা ইয়ামরুকু সাহাবু মিনার রামিয়াতি, এরা ইসলাম থেকে ঠিক সেরকম বের হয়ে যাবে যেরকম ভাবে তীর ভেদ করে বের হয়ে যায় যে তীরটা কোন শিকারীর গায়ে, শিকারের গায়ে নিক্ষেপ করা হলো। মুসলিম শরীফে এই হাদিসটা আরো অনেক সনদে বর্ণিত রয়েছে এবং প্রায় হাদিসেই একথা বলা হয়েছে। যেমন এই হাদিসটা হযরতে আব্দুর রহমান ইবনে আবি নুআইম আন আবি সাঈদুল খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, তিনিও বলেন একই ধরনের হাদিস, তার মধ্যে একটা অংশ এরকম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না মিন দিদি হাযা কওমান ইয়াকরাউন আল কোরআন, নিশ্চয় এই লোকের বংশধর থেকে এমন এক সম্প্রদায় বের হবে, ইয়াকরাউন আল কোরআন, যারা কোরআন পড়বে, লা ইউজাফিজু হানাজরাহুম, কোরআন তাদের হলক অতিক্রম করবে না, ইয়াকতুলুনা আহলুল ইসলাম, তারা আহলে ইসলামদেরকে হত্যা করবে, মুসলিমদেরকে হত্যা করবে, ওয়াইয়াদাউনা আহলুল আওসান, তারা মূর্তি পূজকদেরকে, কাফের মুশরিকদেরকে তারা ছেড়ে দিবে, তাদের বিরুদ্ধে এদের কোন শত্রুতা নেই, এদের শত্রুতা হবে শুধু মুসলিমদের বিরুদ্ধেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বলছেন, কামা ইয়ামরুকু সাহামু মিনার রামিয়াতি, নিশ্চয় তারা ইসলাম থেকে সেরকম ভাবে বের হয়ে যাবে যেরকম ভাবে একটা তীর শিকারকে ভেদ করে বের হয়ে যায়। লাইন আদরাকতুহুম, আমি যদি এদেরকে পাই, লাকতুলান্নাহুম কাতল আদিন, আমি তাদেরকে কতলে আদ, আদ সম্প্রদায়কে যেরকম হত্যা করা হয়েছে আমি ওদেরকে পেলে সেরকম ভাবে হত্যা করব। এই হাদিসটি মুসলিমে আরো এক জায়গায় বয়ান করা হয়েছে, আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, তিনি বলেন, বাস আলী ইবনে আবি তালিব ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আল ইয়ামানি বিযাহাবাতিন মিন আদিমিন মাকরুজিন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে স্বর্ণ পাঠালেন। এরপরে দীর্ঘ হাদিস, এই হাদিসের শেষে গিয়েও আছে, এরকম একটা লোক বলল যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ইনসাফ করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইত্তাকিল্লাহ, ও সে লোকটা বলল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি আল্লাহকে ভয় করুন। فقال ويلك اولست احق اهل الارض ان يتقي الله, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার ধ্বংস হোক, আমি কি এই জমিনের মধ্যে যা বসবাস করে আমি কি তার মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয়কারী নই? قال ثم ولى الرجل, এরপরে লোকটা চলে যেতে লাগলো। فقال خالد بن الوليد, খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলা আদরিব উনুকহু, আমি কি লোকটার গর্দানটা উড়িয়ে দিব না? ফাকালা লা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, এদেরকে কি তুমি হত্যা করো না, লাআল্লাহু আইয়াকুনা ইউসাল্লি, হতে পারে সে সালাত আদায় করে। কালা খালিদ, খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওয়া কাম মিন মুসাল্লিন ইয়াকুলুনা বিলিসানি মা লাইসা ফি কলবি, কত মুসাল্লি কত সালাত আদায়কারী নামাজ আদায়কারী এরকম আছে যারা মুখে এমন কিছু বলে যা তার অন্তরে নেই, অর্থাৎ মুখে মুখে তারা সালাত আদায় করে, তারা লোক দেখানো সালাত আদায় করে, কালেমার কথা বলে, সব কথাগুলোই বলে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নি লাম উমার আন আনকুবা আন কুলুবিন নাস ওয়ালা আশুক্কা বুতুনহুম, আমি মানুষের কলব বা অন্তর ছিদ্র করে চিরে দেখার জন্য আদিষ্ট হই নাই, ওয়ালা আশুক্কা বাতানু বুতুনহুম, তাদের পেট চিরে দেখার জন্য আদিষ্ট হই নাই। ক্বালা সুম্মা নাযারা ইলাইহি ওয়া হুয়া মুকাফফুন, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকালেন যখন সে চলে যাচ্ছিল। ফাকালা ইন্নাহু ইয়াখরুজু মিন দিদি হাযা কওমুন, জেনে রাখো এই লোকের বংশ থেকে এমন এক দল লোক বের হবে, ইয়াতলুনা কিতাবাল্লাহি রাতবান, তারা আল্লাহর কিতাবকে খুব সুন্দর করে তেলাওয়াত করবে, লা ইউজাবিজু হানাজিরাহুম, কিন্তু সে কোরআন তাদের হলকুম অতিক্রম করবে না, গলা ভেদ করবে না। ইয়ামরুকুনা মিনাদ দীনি কামা ইয়ামরুকুস সাহামু মিনার রামিয়াতি, তারা ইসলাম থেকে ঠিক সেরকম ভাবে বের হয়ে যাবে যেরকম ভাবে নিক্ষেপিত তীর শিকারকে ভেদ করে বের হয়ে যায়। ক্বালা আযুন্নুহু, আরাবি বলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমার মনে হচ্ছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন লাইন আদ্রাকতুহুম লাআক্তুলান্নাহুম কাতলা সামুদ, আমি যদি এদেরকে পাই তাহলে একেবারে সামুদ জাতির মতো এদেরকে হত্যা করব। এই হাদিসটি এরকম আরো অনেক সনদে বর্ণিত আছে, হযরত আলকামা থেকে বর্ণিত আছে, আমের আত-তুফাইল থেকে বর্ণিত আছে, এরকম ভাবে ওমার ইবনুল কাকা থেকে বর্ণিত আছে, এমনি ভাবে আবু সালামা এবং আত্তা ইবনে আতা ইবনে ইয়াসার থেকে বর্ণিত আছে, তারা বলেন যে আন্নাহুমা আতাইয়া আবা সাঈদ আল খুদরি, তারা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একবার এলেন, ফাসআলাহু আনিল হারুরিয়াতি, তারা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হারুরিয়া সম্পর্কে জিজ্ঞেস করলেন, হাল সামিআ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজকুরুহা, আপনি কি হারুরিয়া সম্পর্কে কিছু শুনেছেন? এই হারুরিয়া হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে হিজরি 37 একদল মানুষ বিদ্রোহ করেছিল, যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারীদের বিচার নিয়ে সাহাবায়ে কেরামদের মধ্যে দুটো গ্রুপ হয়ে গিয়েছিল, একদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একদিকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম আরো অনেক সাহাবা যাদের দাবি ছিল ওসমান হত্যাকারীদের বিচার হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যে এই মুহূর্তে তাদের বিচার করার মতো যথেষ্ট ক্ষমতা আমার নেই, আগে খেলাফতকে সুন্দরভাবে সাজানো হোক, এরপরে এদের বিচার করা হবে। এই সুযোগে যারা ওসমান হত্যার সঙ্গে জড়িত ছিল তারা মূলত হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দলের ভিতরে ঢুকে পড়ল, এবং এই ঘটনাকে কেন্দ্র করে পর্যায়ক্রমে জঙ্গে সিফিন জঙ্গে জামাল হল। জঙ্গে সিফিনে সিফিনের যুদ্ধে যখন আমিরে মুআবিয়ার বাহিনী শামের বাহিনী আমিরে মুআবিয়ার নেতৃত্বে যারা ছিল তারা পরাজিত হচ্ছিল, সেই মুহূর্তে বিশিষ্ট সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমিরে মুআবিয়ার সৈনিকদের মধ্যে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, তিনি আমিরে মুআবিয়ার বাহিনীকে বললেন যে তোমরা বর্ষার মাথায় কোরআন উঁচু করে ধরো, ওদেরকে আহ্বান করো আমরা যুদ্ধ করব না, কোরআনের ফয়সালা মেনে নিব, কোরআন আমাদের মাঝে ফয়সালা করবে, যুদ্ধবিরতি ঘোষণা করা হল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার অনুসারীদেরকে বলেছিলেন যে এটা প্রতারণা, ওরা এখন পরাজয় নিশ্চিত মনে করে এই প্রতারণা শুরু করেছে, তোমরা ওদেরকে হত্যা করো। কিন্তু তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারীদের মধ্যে একদল বলল যে আপনি কি বলছেন, ওরা আমাদেরকে কোরআনের দিকে আহ্বান করছে আর আপনি আমাদেরকে তলোয়ারের দিকে আহ্বান করছেন, আপনি ওদের প্রস্তাব মেনে নিন নতুবা আপনার সঙ্গে আমরা সে আচরণই করব যা করেছিলাম উসমানের সঙ্গে। তার মানে আলীকে হত্যা করার জন্য তারা হুমকি দিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যন্ত তাদের প্রস্তাব মানতে বাধ্য হলেন। সিদ্ধান্ত হল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে একজন লোক নির্ধারণ করা হবে আর আমিরে মুয়াবিয়ার পক্ষ থেকে একজন লোক নির্ধারণ করা হবে, সেই দুইজনে যে বিচার করবে উভয় পক্ষ তা মেনে নিতে বাধ্য থাকিবে। এই প্রেক্ষিতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং আমিরে মুয়াবিয়ার পক্ষ থেকে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মনোনীত করা হল। এই ঘটনায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারীদের মধ্যে আর এক দল তারা বলল এটা জায়েজ নেই, সালিস নিয়োগ করা জায়েজ হবে না, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো ফয়সালা মানা যাবে না, সুতরাং এই যে সালিস নিয়োগ করা হল এটা কোরআন পরিপন্থী বিধায় আমরা এটা মানি না। অথচ আপনারা জানেন যে সালিস নিয়োগ করা কোরআনের পরিপন্থী নয়, তারা কোরআনের বিরুদ্ধে চলে যায় নাই। কারণ আপনারা দেখবেন যখন স্বামী স্ত্রীর মধ্যে অমিল দেখা দেয়, কোরআনের নির্দেশ আছে তখন স্বামীর পক্ষ থেকে হাকামান মিন আহলিহি ও হাকামান মিন আহলিহা, পুরুষের পক্ষ থেকে স্বামীর পক্ষ থেকে একজন বিচারক এবং স্ত্রীর পক্ষ থেকে একজন বিচারক নির্ধারণ করার কথা বলা হয়েছে। সুতরাং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি তো কোন কুফুরি করি নাই। ওরা বলল না আপনি কুফুরি করেছেন, তওবা করুন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের এই প্রস্তাব মানতে পারলেন না, যে কারণে এখান থেকে প্রায় 1250 লোকের মতো, কোন কোন ইতিহাস অনুযায়ী 12,000 লোক হারুরা নামক স্থানে গিয়ে একত্র হল বিদ্রোহ করে। এবং এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাসকে পাঠালেন তাদেরকে বোঝানোর জন্য, তিনি ব্যর্থ হলেন। পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে গেলেন এবং তাদেরকে বুঝাইয়া সমঝাইয়া নিয়ে আসলেন। অপেক্ষায় থাকা হল এই দুইজন কি বিচারের ফয়সালা করে। এদেরকে 6 মাস সময় দেওয়া হয়েছিল। 6 মাসের মধ্যে তারা দুজন আলোচনা পর্যালোচনা করে সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন যে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে আমর ইবনে আস ঘোষণা করবেন যে আমি আলী রাদিয়াল্লাহু তাআলার আনহুকে খেলাফতের দাবি থেকে বরখাস্ত করলাম, আর আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে আবু মুসা আশআরী ঘোষণা করবেন আমি আলীকে বরখাস্ত করলাম। এইভাবে দুজনকে অপসারণ করে তৃতীয় একজনকে খলিফাতুল মুসলিমিন নিযুক্ত করা হবে, যাতে করে মুসলিমদের মধ্যে যুদ্ধ এবং দলাদলি বন্ধ হয়ে যায়। খুবই সুন্দর প্রস্তাব ছিল। নির্ধারিত মজলিস একাত্র হল উভয় পক্ষের লোকেরা। সেখানে প্রথমে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন যে আমি মুসলিমদের বৃহত্তর স্বার্থের জন্য এবং মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের দাবি থেকে অপসারণ করলাম। এবারে দ্বিতীয় ব্যক্তি আমর ইবনে আস দাঁড়িয়ে সিদ্ধান্ত অনুযায়ী আমিরে মুয়াবিয়াকে বরখাস্ত করবেন, কিন্তু সেটা না করে এখানে একটু কুটকৌশল করে তিনি বক্তব্য দিলেন যে যেহেতু খেলাফতের দাবিদার ছিল দুজন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বরখাস্ত করা হল এখন আর খেলাফতের দাবিদার দুজন নেই, একজন আছে। সুতরাং একজন খলিফা থাকলে কোনো অসুবিধা নেই, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুই খলিফাতুল মুসলিমিন হিসেবে কাজ করবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা মানতে পারলেন না, কারণ এই এক পেশি এক চেটিয়া সিদ্ধান্ত এটা অপ্রত্যাশিত ছিল, এরকম কথা ছিল না। একদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা মানতে পারলেন না, আরেকদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যারা আগেই বিদ্রোহ করেছিল তারা ভালো করে সুযোগ পেয়ে গেল। এই লোকগুলো বলল, আমরা তো আগেই বলেছিলাম আপনি কাফের হয়ে গেছেন, এখন পরিষ্কার যে আপনি কাফের হয়ে গেছেন সালিস নিযুক্ত করার কারণে, আপনি তওবা করে ইসলাম গ্রহণ করুন। আলী রাদিয়াল্লাহু তাআলা এদেরকে বুঝাবার চেষ্টা করলেন, তারা কিছুতেই বুঝল না। তারা এবারে আবার সে হারুরা নামক জায়গায় গিয়ে প্রায় 25,000 লোকের একটা বিশাল সেনাদল গঠন করল এবং তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিতে লাগল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে গিয়ে তাদেরকে বুঝালেন, কাজ হল না। শেষ পর্যন্ত সিদ্ধান্ত করলেন আমিরে মুয়াবিয়ার বাহিনীর বিরুদ্ধে যে সৈন্য তিনি তৈরি করেছিলেন সেই সৈনিকদেরকে আমিরে মুয়াবিয়ার বিরুদ্ধে যুদ্ধে না পাঠিয়ে এই হারুরিয়া নামক জায়গায় যারা একত্র হল বিদ্রোহ করল, আলীকে কাফের বলে আখ্যায়িত করতে লাগল, এদের বিরুদ্ধে তিনি সেনাদল পাঠালেন এবং সেখানে প্রচণ্ড যুদ্ধ হয় এবং সেই যুদ্ধের এক পর্যায়ে খারেজদের বেশিরভাগ লোকদেরকে হত্যা করা হয়। প্রমাণিত হল এই হারুরিয়া নামক স্থানে যারা ছিল এদেরকে ইতিহাসে খাওয়ারেজ বলে আখ্যায়িত করে এবং আলীর সাথে যারা ওসমান হত্যার সঙ্গে জড়িত ছিল তারা রাওয়াফেজ। এই লোকগুলো কথা বলতো খুবই সুন্দর সুন্দর, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এমনকি আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন কুফার দামে মসজিদে ভাষণ দিচ্ছিলেন, খুতবা দিচ্ছিলেন, জুমার খুতবা। এই সময় মসজিদের এক কোনার থেকে একজন খারেজি বক্তব্য দিল, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো ফয়সালা মানা যাবে না। মূলত এটার দ্বারা সে উদ্দেশ্য করল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে আপনি ওই সালিস নিযুক্ত করে কাফের হয়ে গেছেন, আপনি কেন আল্লাহ ছাড়া অন্যের ফয়সালা মানলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার সেই ঐতিহাসিক কথা বলেছিলেন, তিনি বলেছিলেন, কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কথা সত্য তবে উদ্দেশ্য খারাপ। এটাও মুসলিম শরীফের তৃতীয় খণ্ডের সাফা নম্বর 116 আছে, ওবায়দুল্লাহ ইবনে আবি রাফে থেকে বর্ণিত। তিনি বলেন যে আন্নাল হারুরিয়্যাত লাম্মা খরাজাত ওহুয়া মা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালু লা হুকমা ইল্লা লিল্লাহ, তারা বলল যে লা হুকমা ইল্লা লিল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম মানা যাবে না, এই স্লোগান দিল। قال علي رضي الله تعالى عنه كلمه حق اريد بها الباب بها باطل علي رضي الله تعالى عنه বললেন যে কথাটা সত্য তবে তাদের উদ্দেশ্য বাতিল ভ্রান্ত। ان رسول الله صلى الله عليه وسلم وصف ناسا, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিছু লোকদের বৈশিষ্ট্য বয়ান করেছেন, ইন্নি লাআরিফু সিফাতাহুম ফি হাউলাই, আমি সেই লোকদের বৈশিষ্ট্যগুলো এই সম্প্রদায়ের মধ্যে দেখতে পাচ্ছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুলুনাল হাক্কা বিআলসিনাতিহিম, তারা মুখে সত্য কথা বলবে, লা ইউজাবিজু হাযা মিনহুম, কিন্তু তাদের সেই কথাগুলো তাদের এর বেশি অতিক্রম করবে না। এই কথা বলে গলার দিকে হলকুমের দিকে তিনি ইঙ্গিত করলেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মিন আবগাদি খালকিল্লাহ ইলাইহি, এরা আল্লাহর মাখলুকের মধ্যে সবচেয়ে ঘৃণিত মাখলুক। এরকম ভাবে এই হারুরিয়া সম্পর্কে হাদিসে বলা হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে আরো বলেছেন, আন সাহাল ইবনে হুনাইফিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাল, ইয়াতীহু কওমুন কিবালাল মাশরিক, পূর্ব দিক থেকে একদল মানুষ বের হবে, মুহাল্লাকাতুন রুউসুহুম, তাদের মাথা মুন্ডানো থাকবে। এরকম ভাবে ইউসাইর ইবনে আমর থেকে বর্ণিত, ক্বালা সাআলতু সাহাল ইবনে হুনাইফিন, আমি সাহাল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনে জিজ্ঞেস করেছি, হাল সামিতা ইয়াজকুরুল হাল সামিতা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজকুরুল খাওয়ারিজ, তুমি কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাওয়ারেজদের সম্পর্কে কিছু আলোচনা করতে শুনেছ? ফাকালা সামিতুহু, হ্যাঁ আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। ওয়া আশারা বিয়াদিহি নাহবাল মাশরিক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব দিকে ইঙ্গিত করে বললেন, কওমুন ইয়াকরাউনাল কুরআনা বিআলসিনাতিহিম, একদল মানুষ পূর্ব দিক থেকে বের হবে যারা কোরআন তেলাওয়াত করবে, মুখে তারা কোরআন সুন্দর সুন্দর করে পড়বে, লা ইয়াদু তারাকিয়াহুম, কিন্তু কোরআন তাদের হলকম অতিক্রম করবে না, তারা কোরআনের কথা বলবে, কোরআনের হুকুমের কথা বলবে, কোরআন তেলাওয়াত করবে, কিন্তু কোরআন তাদের হলকম অতিক্রম করবে না। ইয়ামরুকুনা মিনাদ দীনি কামা ইয়ামরুকুস সাহামু মিনার রামিয়্যাতি, তারা ইসলাম থেকে বের হয়ে যাবে যেরকম ভাবে তীর শিকার থেকে বের হয়ে চলে যায়। এই লোকগুলো, এই খাওয়ারিজরাই তাদের কিছু ভ্রান্ত মতবাদ তৈরি করল। এদের আকীদা ছিল তাকফির আলী ইবনে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আলী এবং ওসমান উভয় জনকে কাফের বলা, এরকম ভাবে তাদের সঙ্গে যারা ছিল সবাই কাফের হয়ে গেছে। ওয়াল ইকফার বি ইরতিকাবিল কাবায়ের, এরকম ভাবে গুনাহে কাবিরা করলে পরে তারা কাফের হয়ে যাবে। ওয়া ওয়াজিবুল খুরুজ আলাল ইমামুল জায়ের, খলিফাতুল মুসলিমিন যদি জুলুম করে তার বিরুদ্ধে বিদ্রোহ করতে হবে। এ কারণেই তারা খলিফাতুর রাশেদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে অস্ত্র ধারণ করল, তারা যুদ্ধ করল। এরা আবার নিজেরা অনেক দলে বিভক্ত হয়েছিল এবং তারা এই যত দল তাদের মধ্যে ছিল তারা সবাই একটার ভরে একমত ছিল। ওয়াজমাউ আলা আন্না কুল্লা কাবীরাতিন কুফরুন, তারা একমত হল যে গুনাহে কাবিরা যে করবে সেই কাফের। ওয়ান্নাল্লাহু ইউআযিবু আসহাবাল কাবায়ের আযাবান দাইমান, এরকম ভাবে যে ব্যক্তি গুনাহে কাবিরা করবে সে ব্যক্তিকে আল্লাহ তাআলা চিরস্থায়ী জাহান্নাম দিবেন, চিরস্থায়ী জাহান্নাম। ইল্লা নাজদাত, তবে এদের মধ্যে একটা ফেরকা আছে আর নাজদাত, তারা আবার এই আকীদা পোষণ করে না। এছাড়া খারিজদের সমস্ত দল একমত যে ব্যক্তি গুনাহে কাবিরা করবে সেই কাফের হয়ে যাবে। অথচ এদের এই আকীদা সম্পূর্ণ ভ্রান্ত। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে যদি কোন ব্যক্তি শিরিক না করে শুধু গুনাহে কাবিরা করে তাহলে তারা ইসলাম থেকে খারিজ হবে না, তবে কিছু গুনাহ কাবিরা আছে যেগুলো করলে গুনাহে কাবিরা করলেও কাফের হয়ে যায়। যেমন সালাতের বিষয়টা আছে, সালাত যদি কোনো ব্যক্তি তরক করে তো সে ব্যক্তি কাফের হয়ে যায়, সে মুসলিম থাকে না। কিন্তু সাধারণভাবে অন্য অন্য গুনাহে কাবিরা যদি কোনো ব্যক্তি করে তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যায় না। অবশ্য সে গুনাহে কাবিরা করল, আল্লাহ তাআলা ইচ্ছে করলে তাদেরকে জাহান্নামে দিবেন অথবা ইচ্ছে করলে তাদেরকে ক্ষমা করে জান্নাত দিবেন যদি তারা শিরিক না করে। এটা হলো সুন্নাল জামাতের আকীদা। আপনারা জানেন এ সম্পর্কে বুখারী শরীফের সহিহ হাদিস রয়েছে, শুরুর দিকে হাদিসটা আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামদেরকে বললেন, ওয়া হাওলাহু ইসাবাতুন মিন আসহাবি। ওবাদা ইবনে সামিত বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাদেরকে বললেন, যখন তার চারপাশে সাহাবায়ে কেরামদের একটা ছোট্ট দল ছিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাইউনি আলা আল্লা তুশরিকু বিল্লাহি শাইআ, তোমরা আমাকে বায়াত দাও এই মর্মে যে তোমরা আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরীক করবে না, তোমরা চুরি করবে না, জেনা করবে না, তোমরা অন্যের উপরে মিথ্যা তোহমত লাগাবে না, অপবাদ দিবে না, তোমরা আমাকে সৎ কাজে আমার বিরোধিতা করবে না, এরকম কয়েকটা বিষয় বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি এই গুনাহগুলোর কোন একটা গুনাতে লিপ্ত হল আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা তাকে দুনিয়াতে সে ধরা পড়ল এবং শাস্তি ভোগ করল, সে ব্যক্তি আল্লাহর উপরে ন্যস্ত হবে, আল্লাহ তারা ইচ্ছে করলে তাকে শাস্তি দিয়ে জান্নাত দিবেন অথবা ইচ্ছে করলে তাকে আল্লাহ ক্ষমা করে দিবেন। আর যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন গোপন করলেন সে ব্যক্তি আল্লাহর উপরে ইচ্ছে করলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। যদি কোনো ব্যক্তি অন্যায়গুলো করে তাহলে তাহলে সে ব্যক্তি এটা তার জন্য কাফফারা হয়ে যাবে। আর অপরদিকে যে ব্যক্তি এর কোন একটা অন্যায় করল সে ব্যক্তি আল্লাহর উপরে হাওয়ালা হবে, ইচ্ছে করলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন, ইচ্ছে করলে আল্লাহ তাকে শাস্তি দিবেন, আল্লাহর প্রতি সে ন্যস্ত হবে। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিলেন। এমনি ভাবে কোরআনুল করিমের আয়াতের মধ্যে স্পষ্ট রয়েছে, আল্লাহ তাআলা বলছেন ওয়াইন তায়ফাতান মিনাল মুমিনিন ক্বাতালু, যদি মুমিনদের দুইটা গ্রুপ পরস্পরে যুদ্ধে লিপ্ত হয়, ফাআসলিহু বাইনাহুমা, তোমরা তাদের মধ্যে সমঝোতা করার চেষ্টা করো, তাদের মধ্যে সমঝোতা করে দাও, ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা, যদি তারা একটা দল আর একটা দলের উপরে সীমালঙ্ঘন করে, ফাকাতিলুল্লাতি তাবগি, তাহলে যারা সীমালঙ্ঘন করলো বাড়াবাড়ি করলো তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করো, হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ, যতক্ষণ না তারা আল্লাহর হুকুমের দিকে ফিরে আসবে। ফাইন ফাত, যদি তারা ফিরে আসে, ফাআসলিহু বাইনাহুমা বিল আদলে, তাহলে তোমরা তাদের মধ্যে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাধান করো, ওয়াকসিতু, তোমরা তাদের মধ্যে ইনসাফ করো, ইন্নাল্লাহ ইউহিব্বুল মুকসিতিন। এমনি ভাবে কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, নিশ্চয় মুমিনরা হচ্ছে পরস্পরে ভাই, ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তোমরা তোমাদের ভাইদের মধ্যে সমঝোতা করো, অত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন, তোমরা আল্লাহকে ভয় করো তবেই তোমরা আল্লাহর রহমত প্রাপ্ত হবে, সূরা হুজরাতের 9 এবং 10 নম্বর আয়াত। এই আয়াতগুলোতে দেখা গেল যে লোকগুলো পরস্পরে যুদ্ধ করছে, এরপরেও আল্লাহ তাআলা বলছেন ওয়াইন তায়ফাতান মিনাল মুমিনিন কাতালু, মুমিনদের দুইটা গ্রুপ যদি যুদ্ধে লিপ্ত হয়, অথচ যুদ্ধ করা মুমিনদের বিরুদ্ধে লড়াই করা গুনাহে কাবীরা, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে মুমিনদের দুইটা গ্রুপ যদি যুদ্ধ করে, এতে বোঝা গেল যে যুদ্ধ করা গুনাহে কাবীরা, তা সত্ত্বেও তারা মুমিন থেকে যায়, কাফের হয়ে যায় না, কাজটা গুনাহে কাবীরা, কিন্তু খাওয়ারেজদের বক্তব্য হচ্ছে গুনাহে কাবীরা করলেই কাফের হয়ে যায়। এমনি ভাবে মুসলিম শরীফে আবু সাঈদ খুদরি থেকে আরেকটা হাদিস বর্ণিত আছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল ইয়াদখুলু আহলুল জান্নাতি আল জান্নাতা ইয়াদখুলু মাইয়াশা বিরহমাতিহি ওয়া ইয়াদখুলু আহলুন নারি আন-নার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতবাসীরা জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে তার রহমতে জান্নাতে প্রবেশ করাবেন, অপরদিকে জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে। সুম্মা ইয়াকুলু, এরপরে আল্লাহ তাআলা বলবেন انظروا من وجدتم في قلبه مثقال حبه من خردل من ايمان فاخرجوه, তোমরা যাকে দেখো যার মধ্যে একটা সরিষা দানা বরাবর ঈমান পাবে তাকেও তোমরা বের করে নিয়ে আসো। তাহলে এতে বোঝা যায় যে যদি কোনো ব্যক্তি গুনাহে কাবীরা করে যে কারণে জাহান্নামী হয়েছে তাকেও জাহান্নাম থেকে মুক্ত করার জন্য সুপারিশ করা হবে, অথচ খাওয়ারেজ এবং রাফেজি এদের বক্তব্য হল জাহান্নামে যে একবার যাবে সে চিরস্থায়ী জাহান্নামী হবে, গুনাহে কাবীরা করলে সে আর জাহান্নাম থেকে মুক্তি পাবে না। আমরা লক্ষ্য করছি এই খাওয়ারেজদের একটা অংশ আমাদের সমাজেও বের হয়েছে, যারা হাদিস অনুযায়ী আমরা তাদেরকে দেখতে পাচ্ছি তাদের সেই বৈশিষ্ট্যগুলো সবই পাওয়া যায়। একদিকে তারা কম বয়সী যুবক, যেমন আমরা দেখতে পাচ্ছি বাড্ডার থেকে কিছু খারেজি, লালবাগের থেকে কিছু খারেজি, মিরপুর থেকে কিছু খারেজি বের হয়েছে ঢাকার, বাড্ডার ইকবাল নামে একটা খারেজি, মিরপুরের নাফিস নামে এক খারেজি, এরকম ভাবে কিছু খারেজি আমাদের মুসলিম যুবকদের মাঝে এ আকীদা ছড়াচ্ছে যে যারাই বেদাত করে তারাই কাফের, এমনকি যারা মাজহাবি বিষয়গুলো আছে যেমন রাফল আদায় করা, আমিন জোরে বলা, এগুলো যারা না করে তারাও কাফের। বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ, এটা আমরা লক্ষ্য করছি ইসলামের মধ্যে বিভিন্ন ফেরকা তৈরি হয়ে গেছে, অবশ্য ফেরকা তৈরি করা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। কোরআনুল কারীমের সম্পর্কে অনেকগুলো আয়াত আছে, কিন্তু ফেরকাগুলোর কিছু বিষয় আছে আকিদা সম্পর্কীয়, আর কিছু আছে ফেকার মাস্তা সম্পর্কীয়। বিভিন্ন হাদিসের ভুল বোঝার কারণে বা তাবিল করার কারণে এদের মধ্যে এই ফেরকাগুলো তৈরি হয়ে গেছে, যে কারণে আমরা দেখতে পাচ্ছি একদল মানুষ হানাফি যারা সালাত আদায় করার সময় তারা ফরিয়াদ আইন করে না, রুকুর আগে রুকুর পরে, আমিন জোরে বলে না, বুকের উপরে হাত বাঁধে না, অন্য ইমামদের বক্তব্য হচ্ছে হ্যাঁ এগুলো করতে হবে। আমরাও জানি সাহি হাদিস অনুযায়ী বর্তমানে আমাদের সামনে যে হাদিসগুলো আছে তাতে আমরা দেখি যা রফলিয়াদ করা রুকুর আগে রুকুর পরে হাদিসগুলো সহি, এরকম ভাবে আমিন জোরে বলার হাদিস সহি। অপরদিকে যারা এগুলো করেন না তারাও কিছু হাদিসের কারণে এই আকিদা এই বিষয়গুলো আমল করেন না, তারা বলেন যে হাদিসগুলো সহি তবে ইসলামের শুরু দিকে ছিল পরে মানসুখ হয়ে গেছে। তারা আব্দুল্লাহ বিন মাসউদের একটা হাদিস যা আবু দাউদেও আছে হাদিস দ্বারা দলিল পেশ করেন, আমি সেই বিতর্কে জড়াতে চাচ্ছি না। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এই, যারা রফলিয়া দান করেন না তারা এজতেহাদি ভুল করে হয়তো এগুলো করেন না, আমিন জোরে বলেন না, এজতেহাদি ভুল করে আমি ভুল বলতে পারি ভুল করে এটা করেন না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন, যেটা মুসলিম শরীফ হাদিসে বলা আছে, এজা এজতাহাদ আল হাকিম, যদি হাকিম কোন ইজতিহাদ করে বিচারক কোন ইজতিহাদ করে এবং সে বিচার করতে গিয়ে সে ভুলও করে, ফাখতা সে ভুল করে বসে, তো তাতেও সে একটা আজর পাবে সওয়াব পাবে, ফালাহু আজরুন, আর যদি সে সহিভাবে করে তাহলে সে ডবল উজরত পাবে। তাহলে এরকম ভাবে যদি কোন ব্যক্তি ভুল করে ইজতিহাদি কারণে তাহলেও তাকে কাফের বলা যায় না, ভুল করেছে বলা যায়। কোন ব্যক্তি ভুল করল অজ্ঞতার কারণে এবং সে অজ্ঞতার একটা ভিত্তি আছে, অমূলক না, অজ্ঞতা দূর করার ব্যবস্থা আছে, এরকম না, অজ্ঞতার কারণে ভুল করে বসে, তাকেও তাকফির করা যায় না। যেমন আপনারা জানেন একটা হাদিসে বলা হয়েছে, এক ব্যক্তি মৃত্যুর আগে তার সন্তানদেরকে ওসিয়াত করে গেল, আমি যদি মরে যাই তোমরা আমাকে আগুনে পোড়াবে, এরপরে ছাইগুলোকে পিষে সম্পূর্ণ পিষে ফেলবে, এরপরে দুইটা অংশ করবে, এক অংশ বাতাসে উড়িয়ে দিবে আর এক অংশ পানির সঙ্গে মিলিয়ে দিবে, কারণ যদি আল্লাহ আমাকে ধরতে পারেন তাহলে এমন শাস্তি দিবেন যা অন্য কাউকে দিবেন না, এজন্য তোমরা এই কাজটা করবে। তার সন্তানরা তাই করল, তার মৃত্যুর পরে তাকে আগুনে পোড়াল, এরপরে ছাইগুলোকে পিষে ফেলল, এরপরে এক অংশ তারা আগুনে মিশিয়ে দিল, বাতাসে উড়িয়ে দিল, আর এক অংশ তারা পানিতে মিশিয়ে দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবারে বাতাসকে বললেন, স্থলকে বললেন তুমি তোমার অংশ ফেরত দিয়ে দাও, আর অপরদিকে পানিকে বললেন তুমি তোমার অংশ ফেরত দাও। লোকটাকে আল্লাহ তারা জীবিত করে জিজ্ঞেস করবেন তুমি এই কাজটা কেন করেছিলে, সে বলবে আল্লাহ আমি তো তোমার ভয়ই করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ফাগফার আল্লাহু, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। এই যে লোকটা যে কাজটা করল, তার সন্তানদেরকে ওসিয়াত করল যে আমাকে যদি আল্লাহ তারা ধরতে পারে তাহলে এমন শাস্তি দিবেন যে আর কাউকে দিবেন না, অথচ এর দ্বারা আল্লাহর কুদরাতকে আল্লাহর শক্তিকে অস্বীকার করা হল যে ছাই করে ফেললে আল্লাহ ধরতে পারবেন না, এর দ্বারা কাফের হয়ে যাওয়ার কথা। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে না, সে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। এতে বোঝা যায় যে যদি অজ্ঞতার কারণে কোন ব্যক্তি কোন কুফুরি কাজ করে তাকে কাফের বলা যায় না। এরকম ভাবে যদি শরীয়তের বিধান কারো কাছে না পৌঁছে থাকে, সে যদি এ কারণে কোন কুফুরি কাজ করে কাফের বলা যায় না। এগুলোর অনেক দৃষ্টান্ত আছে, যেমন যখন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে সালাত আদায় করার হুকুম বাতিল হয়ে গেল, কাবার দিকে মোতাবাজ্জু হওয়ার হুকুম নাজির হল। এর পরেও একদল লোক দেখা গেল যে বাইতুল্লাহর দিকে নামাজ পড়ছিল না, পড়ছিল বাইতুল মুকাদ্দাস দিকে ফিরে। সাহাবীরা যখন এটা দেখলেন তখন তাদেরকে বললেন, আরে তোমরা তো সর্বনাশ করছ, কেবলা পরিবর্তন হয়ে গেছে। সঙ্গে সঙ্গে তারা ঘুরে গেলেন। তাহলে এর আগ পর্যন্ত, না জানা পর্যন্ত তারা যে কাবার দিকে ফিরে নামাজ পড়ে নাই, অথচ কাবার হুকুম নাজিল হয়ে গেল, তো তারা কি কাফের হয়ে গেছে? না, এজন্য যেহেতু তাদের কাছে হুকুম পৌঁছে নাই। এমনি ভাবে যদি কোন ব্যক্তি কোন ভুল বুঝার কারণে, নসের বা দলিল কোরআন ও হাদিসের কোন দলিলকে ভুল বুঝার কারণে অথবা কোন তাবিল করার কারণে ভুল করে থাকে, তাহলে তাকেও তাকফির করা যায় না। যেমন আদি ইবনে হাতেমের হাদিস, তিনি বলেন যে কোরআনের আয়াত যখন নাজিল হল, হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদ মিনাল ফাজর, সাহারি সম্পর্কে আছে, কুলু ওয়াশরাবু, তোমরা খেতে থাকো পান করতে থাকো যতক্ষণ পর্যন্ত সাদা সুতা কালো সুতা থেকে স্পষ্ট না হয়ে যায়। আদি ইবনে হাতেম বলেন যে আকাস্তু ইয়াকালান আবিয়াদ ওয়া ইয়াকালান আসওয়াদ, আমি দুইটা রশি নিলাম, একটা কালো রশি একটা সাদা রশি, ফাওয়াদাতুহুমা তাহতা বিসারাতি, আমি এই দুটোকে আমার বালিশের নিচে রাখলাম, ফানাযারতু, আমি সেদিকে দেখতে থাকলাম আর সাহারি খেতে থাকলাম যে কোন সময় এই কালো রশি থেকে সাদা রশি স্পষ্ট হয়ে দেখা দিবে, ফানাযারতু ফালাম আতাবাইয়ান, আমি দেখতে থাকলাম কিন্তু দেখি যে না, সূর্য উদয়ের কাছাকাছি তারপরেও এই সাদা সুতা দেখা যায় না। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আয়াত অনুযায়ী এই সাদা সুতা আর কালো সুতা, সাদা দড়ি এবং কালো দড়ি রেখে সাহারি খাচ্ছিলাম, কিন্তু এই সাদা সুতা তো কালো সুতার থেকে আলাদা দেখা যায় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসলেন, ফাদহাইকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া ক্বালা, ইন্না বিসাদাতাকা লারীদুন তাবীলুন, তোমার বালিশ তো মাশাআল্লাহ একেবারে খুব লম্বা এবং খুব বড়, যে একেবারে তুমি সেই রাত দিন পুরা ঢুকিয়ে দিয়েছ। এখানে এই সাদা এবং কালো রশি বলতে এখানে রাত এবং দিনকে বোঝানো হয়েছে, সাদা এবং কালো রশি উদ্দেশ্য না। এখানে যে সাহাবি আদি ইবনে হাতেম ভুল বুঝলেন আয়াতের, এ কারণে কি তাকে আল্লাহ রাসূল তাকফির করেছেন, কাফের হয়ে গেছে বলেছেন? বলেন নাই। এমনি ভাবে অনেক হাদিস আছে যেখানে সাহাবীরা ভুল বুঝার কারণে ভুল করে ফেলেছেন। এ কারণেই উসুলে তাকফিরের মধ্যে যারা এ ব্যাপারে বিচক্ষণ আলেম, তারা কিছু উসুল নির্ধারণ করেছেন যে যদি কোন ব্যক্তি কোন নস কোরআন বা হাদিসের কোন আয়াত বা হাদিসকে ভুল বুঝার কারণে কোন ভুল করে থাকে, এমনকি কুফুরিও করে থাকে, তাহলেও তাকে কাফের বলা যাবে না। এরকম ভাবে যদি কোন ব্যক্তি নমুসলিম হয়, সে যদি সব শরীয়তের সব মাস্তমাসের একদিনে জানা সম্ভব নয়, না জেনে কোন অন্যায় করে, তাকে কাফের বলা যায় না। তো এরকম ভাবে ইজতিহাদি বিষয় যদি হয়, যারা মুজতাহিদিন আইম্মায়ে মুজতাহিদিন, যারা ইমাম, যারা হাদিস কোরআন ঘেটে ঘেটে যারা মাসলা মাসাইল ইস্তিনবাত করেছেন, বের করেছেন, হতে পারে তারা কোন জায়গায় ভুল করে ফেলেছেন, কিন্তু ভুল করলেই তাদেরকে কাফের বলা যাবে না। এ সম্পর্কে সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইদা ইজতাহাদাল হাকিম, যখন কোন হাকিম বিচারক ইজতিহাদ করে, ফাসাবা, এরপরে সে সঠিক সিদ্ধান্তে বসতে পারল, ফালাহু আজরানে, তার জন্য রয়েছে আল্লাহর কাছে দুটো পুরস্কার, এক তো ইজতিহাদ করেছে তার পুরস্কার, আর একটা সঠিক সিদ্ধান্ত বসতে পেরেছে সেটার পুরস্কার। ওয়াইদা ইজতাহাদা, পক্ষান্তরে যদি হাকিম ইজতিহাদ করে, ফাখতা, এবং সে ভুল করে, ফালাহু আজরুন, তাহলেও সে একটা আজর পাবে। এখানে দেখা যায় যে একজন বিচারক এজতেহাদ করতে গিয়ে যদি ভুল করে তাতে এমনও হতে পারে একটা হারামকে হালাল করে বসলো অথবা একটা হালালকে হারাম করে বসলো, তাহলে সে তো কাফের হয়ে যাওয়ার কথা। কিন্তু না, যেহেতু সে ইজতেহাদ করে ভুল করেছে এই কারণে তাকে তাকফির করা যাবে না, বরং তাতেও সে একটা আজর পাবে। আমরা মনে করতে পারি যে আইম্মে মুজতাহিদিন যারা, এরা হাদিসকে নিয়ে ঘাটাঘাটি করেছেন, যাচাই বাছাই করেছেন, যাচাই বাছাই করে কোন ইমাম বলেছেন একটা, আরেকজনে বলেছেন আরেক রকম, একজনে বলেছেন আমিন জোরে বলতে হবে, আরেকজনে বলেছেন আমিন আস্তে বলতে হবে, একজনে বলেছেন রাফলি আদান করতে হবে, আরেকজনে বলেছেন রাফলি আদান করতে হবে না। সবাই ইজতেহাদ করেছেন, হাদিস দ্বারা দলিল পেশ করেছেন। আমরা এখানে স্পষ্ট বলতে চাই সঠিক একটাই, তবে সেই একটা কোনটা এটা নির্ণয় করতে গিয়ে আইম্মাদের মধ্যে দ্বিমত হয়েছে। একজনে বলেছেন রাফলি আদায়ন করার হাদিস দিয়ে তো সহিহ, কাজে ওটাই মানব। অপরদিকে ইমাম আবু হানিফা বলেছেন যে রাফলি আদায়ন করার হাদিস সহিহ, তবে এগুলো প্রথম দিকে ছিল, পরবর্তীতে আবদুল্লাহ বিন মাসউদের হাদিসের মাধ্যমে এগুলো মনসুখ হয়ে যায়, শুধু তাকবীরে তাহরিমার সময় রাফলি আদায়ন করার বিধান থাকে, বাকিগুলো বাতিল হয়ে যায়। এখন আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির এই বক্তব্য যদি ভুল হয় তারপরেও আমরা বলব তিনি রাফলি আদানের হাদিসগুলিকে অস্বীকার করেন নাই। আপনি কথা বলতে পারবেন না যে তিনি যেহেতু রাফলি আদান হাদিস সহি এই হাদিসগুলোকে অস্বীকার করেছেন, কাজী কাফের হয়ে গেছেন, এটা বলা যাবে না, কারণ তিনি হাদিসকে অস্বীকার করেন নাই। তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে সহি বলেছেন এবং হাদিসকে মানতে হবে, তবে তিনি একটা ব্যাখ্যা করেছেন যে হাদিসগুলো মনসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে অন্য একটা হাদিস দিয়ে। তাহলে আল্লাহর রাসূলের হাদিস কি তিনি উপস্থাপন করছেন? এখন যদি তিনি ভুলও করে থাকেন, সেই ভুলটা হচ্ছে ভুল ইজতেহাদি ভুল, এই কারণে তাকে তাকফির করা যাবে না, বা যারা এরকম এই মাযহাবের অনুসরণ করছে তাদেরকে তাকফির করা যাবে না, কাফের বলা যাবে না। আমাদের পূর্ববর্তী আলেমরা সালাফরা কেউ তাদেরকে তাকফির করে নাই, কাফের বলেন নাই। কিন্তু আমরা বর্তমানে দেখতে পাচ্ছি একদল মানুষ, যুবক, যারা এরকম ভাবে যারা কিছু বেদাত করে তাদেরকে তাকফির করে। আমরা পরিষ্কার বলতে চাই যে একটা হচ্ছে এই যে আকীদাগত ভাবেই সে বেদাত করে, বেদাতটাকে সে তৈরি করে, এই বেদাতটাকে এস্টাবলিশ করার জন্য সে যুক্তি বেশ করে, দলিল বেশ করে, সেটা ভিন্ন বিষয়। আর একটা হচ্ছে না বুঝে অথবা কোন দলিলকে ভুল বুঝার কারণে বেদাতে লিপ্ত আছে, আর দলিলের ভিতরে সেই ভুল বোঝার সুযোগও আছে, এরকম যদি বিষয়টা হয়। অথবা আমলগতভাবে সে বেদাত করছে, সে জানে এগুলো বেদাত, এটা ভুল, এরপরেও কৌশলগত কারণে হয়তো দাওয়াতের স্বার্থের কারণে। আমাদের বাংলাদেশে আমরা লক্ষ্য করছি যখন আপনি তাওহীদের কথা বলবেন, যদি দেখে যে আপনি রাফলি আদায় করছেন, আমিন জোরে বলছেন, এদেশের মানুষ যেহেতু হানাফি মাযহাবের অনুসারী, সঙ্গে সঙ্গে তারা বলবে লোকটা আহলে হাদিস, এর কথা শোনা যাবে না, সে ভিন্ন দলের লোক। এ কারণে কেউ হয়তো তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য হানাফি স্টাইলে সালাত আদায় করল, কিন্তু সে জানে যে রাফলি আদায়ের হাদিসগুলো সহিহ, এটা মানা উচিত, এবং সে যখন সুযোগ তখন সে এগুলো আমলও করে। হেকমার কারণে, কৌশলগত কারণে মাঝে মধ্যে সে হয়তো আমল করে না, এজন্য তাকে তাকফির করা। এরকম ভাবে কেউ বেদাতে কোন কাজে লিপ্ত আছে, তাকে কাফের বলা, তার পিছনে সালাত আদায় করা যাবে না, এরকম ফতোয়া প্রদান করা, এটা আসলাফদের মধ্যে, সালাফদের মধ্যে কেউ করেন নাই, একমাত্র খারেজি এবং রাওয়াফেজরাই এই ফতোয়া দিয়েছে, এছাড়া কোন সহিহ মুসলিম এই আকীদা পোষণ করেন নাই এবং এরকম তাকফির করেন নাই। এই তাকফিরি জামাত, এদের কাজই হচ্ছে মুসলিমদেরকে কাফের বলা, এবং যে সমস্ত মুসলিমরা দুনিয়াতে হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে লড়াই করছে তাদেরকে তাকফির করা। আমি দেখেছি এই আমাদের এইখানে যে খুচরা কিছু খাওয়ারেজ আমি যাদেরকে চিহ্নিত করেছি, এই খাওয়ারেজগুলো মুজাহিদিনদেরকেও কাফের বলে, তালেবানদেরকে কাফের বলে, যারা আমেরিকার বিরুদ্ধে, রাশিয়ার বিরুদ্ধে আজকে দুনিয়াতে লড়াই করছেন ইসলামের জন্য, তারা কাফের। কি জন্য কয়? যে তারা মাজহাব মানে, হানাফি মাজহাব মানে, এই জন্য তালেবানরা কাফের। এই লোকগুলোর সব চেষ্টা প্রচেষ্টা দাওয়াত মেহনত সব হল এই মুসলিমদের বিরুদ্ধে, মুজাহিদিনদের বিরুদ্ধে। আর যারা হকের কথা বলে না, যারা ইসলামের জন্য জেহাদের কথা বলে না, যারা কোরআন সুন্নার সহি কথা বলে না, যারা একেবারে বেদাতে লিপ্ত, এখানে বেরেলভি আছে, এখানে মাঝভান্ডারি আছে, আটরশি আছে, দেওয়ানবাগি আছে, চন্দ্রপাড়া আছে, সুরেশ্বর আছে, এরকম ভাবে যেই সব ভণ্ড, যে সমস্ত বেদাতিগুলো আজকে সমাজে ছেয়ে আছে, তাদের বিরুদ্ধে এদের কোন বক্তব্য নেই। এদের বক্তব্য হল যেখানে হকের কথা বলা হয় সেইখানে যারা তাদের মধ্যে পিছনে লেগে থাকে, কি দোষ বের করা যায় এদের পিছনে, কি দোষ বের করা যায়, এইগুলো চেষ্টা করে। এমন কি আমরা যারা কোরআন হাদিসের কথা বলি, সহি কথা বলি, আমাদের বিরুদ্ধেও এই লোকগুলো সবসময় তৎপর, কি দোষ বের করা যায়। মূলত এরা একদিকে আকিদাগত খাওয়ারেজ, আর একদিকে ইহুদি খ্রিস্টানদের দালালি করার জন্য, এদের জাসুস, এদের গোয়েন্দা হিসাবে কাজ করার জন্য এদেরকে মাঠে নামানো হয়েছে, যে কারণে এই ইবলিসগুলো, এই শয়তানগুলো, এই দাজ্জালগুলো আজকে আমাদের বিরুদ্ধে, যারা হকের কথা বলে তাদের বিরুদ্ধে আমাদের ভাইদের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে। আমি আমার ভাইদেরকে পরিষ্কার বলতে চাই, আপনারা ফতোয়া কিতাবগুলো পড়বেন, ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাই তার ফতোয়ায়ে কুবরা এর দ্বিতীয় খণ্ডের ছাপা নাম্বার 308 বলেছেন, মান আনকারা মাযহাবার রাফিজ ওয়া লা ইউসাল্লিল জুমআতা ওয়াল জামাআতা বাল ইউকাফফিরুল মুসলিমিনা, যারা রাওয়াফেজদের মাজহাবকে অস্বীকার করে, অথচ তারা স্বীকার করে না যে তোমরা আমরা রাফিজ, আমরা খারেজি, স্বীকার করে না, অথচ সে জুমার নামাজ আদায় করে না, জামাতে সালাত আদায় করে না, বাল ইউকাফফিরুল মুসলিমিনা, বরং তাদের কাজ হচ্ছে মুসলিমিনদেরকে তাকফির করা, মুসলমানদেরকে কাফের বলে আখ্যায়িত করা। ফাকাদ ওয়াকা ফি মিসলি মাযহাবির রাওয়াফিজ, তারা মূলত রাফেজদের মাঝাবে ঢুকে গেছে, খারেজি হয়ে গেছে, যদিও তারা তা অস্বীকার করে। এমনি ভাবে কেননা রাওয়াফেজ এবং মুতা এবং খাওয়ারেজ, এদের সবচেয়ে বড় যে লক্ষণ তা হচ্ছে যে তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাকে তারা তাকফির করে, তারা জুমা এবং জামাত অংশগ্রহণ করে না, তারা জুমহুরের মুসলিমদের পক্ষে তারা কাজ করে না, বরং তারা মুসলিমদের বিরুদ্ধে লড়াই করে, মুসলিমদেরকে তাকফির করে। এজন্য ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি বলেন যে যদি জুমার নামাজ, ঈদের নামাজ, যে সমস্ত নামাজগুলো সব জায়গাতে হয় না, এসব জায়গায় আম্মা সালাতু খালফাল মুবতাদি ফাহাদিহিল মাসআলাতু ফিহা নিযাউন ওয়া তাফসীলুন, ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি তার প্রসিদ্ধ কিতাব মাজমুউল ফাতাওয়া এই কিতাবের 23 নম্বর খণ্ডের সাফা নম্বর 355 উল্লেখ করেছেন যে বেদাতের পিছনে সালাত আদায় করা সম্পর্কে মাসআলা হচ্ছে এই যে ফাইদা লাম তাজিদ ইমামান গায়রাহু, যদি তুমি অন্য ইমাম না পাও, কাল জুমাতিল লাতি লা তাকুমু ইল্লা ফি মাকানিন ওয়াহিদিন, যেমন জুমার সালাত, এটা সব জায়গায় জুমার সালাত কায়েম হয় না, ওয়াকা সালাতিল ঈদাইনি, এরকম ঈদের সালাত, ওয়াকা সালাওয়াতিল হাজ্জে, হজের সালাত, খালফা ইমামিল মৌসিম, হজের সময় যে ইমাম নিয়োগ করা হয়, এরা যদি বেদাতীয় হয় তবুও তাদের পিছনে সালাত আদায় করবে, যদি বেদাত মুক্ত ইমাম না পাওয়া যায়। পরিষ্কার হয়ে গেল আব্দুল্লাহ ইবনে ওমরের যে হাদিসটি যেখানে বলা হয়েছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক মসজিদে সালাত আদায় করার জন্য গেলেন, তো সেখানে গিয়ে দেখলেন যে সেখানে তাসবিহ অর্থাৎ আজানের পরে আবার লোকদেরকে ডাকা হচ্ছে, তাসবিহ করা হচ্ছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মূলত সে সময়টায় চক্ষু অন্ধ হয়ে গিয়েছিল, তার সঙ্গে যে ছিল তাকে বললেন যে উখরুজ বিনা মিন হাদাল মুবতাদে, আমাদেরকে এই বিদআতী মসজিদ থেকে নিয়ে অন্যত্র চলো। সেখান থেকে বের হয়ে গেলেন, সালাত আদায় করলেন না। কোন রেওয়ায়েত আছে তিনি ওই বিদআতী গায়ে পাথর মারলেন, কিন্তু এখানে মনে রাখতে হবে এই হাদিসটা দিয়ে এই খাওয়ারেজরা আমাদের সরল সিধা ভাইদেরকে বিভ্রান্ত করছে যে আব্দুল্লাহ বিন মাসউদ আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই বেদাত ইমামকে পাথর মেরেছেন, এখানে সালাত আদায় করেন নাই। এটা মনে রাখতে হবে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে সব জায়গায় বেদাত ছিল না, সে কারণে তিনি ভালো মসজিদ পেয়েছেন, জানতেন, এ কারণে বেদাতি মসজিদ থেকে চলে গেলেন। আমরাও বলি এখনো যদি বেদাত মুক্ত মসজিদ পাওয়া যায় তাহলে কেন তুমি বেদাতি মসজিদে নামাজ পড়বে, বেদাত মুক্ত মসজিদেই চলে যেতে হবে। আর যদি বেদাত মুক্ত মসজিদ না পাওয়া যায় সেক্ষেত্রে ইমামদের ফতোয়া হচ্ছে এই বেদাতির পিছনে সালাত আদায় করবে, তারপরেও যেন জামাত না তরক করে। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বেদাতিকে পাথর মেরেছেন কিন্তু তাকে তো তাকফির করেন নাই, কাফের বলেন নাই। কাজে এই হাদিসগুলোকে ভুল ব্যাখ্যা দিয়ে আমাদের সরল মনা এই যুবক যারা ইসলামে এসে ইসলামের জন্য কিছু কাজ করতে চায় তাদেরকে বিভ্রান্ত করছে, তাদেরকে ধোঁকা দিচ্ছে, তাদেরকে ইসলাম থেকে সরিয়ে ফেলছে। এদেরকে বলা হচ্ছে মসজিদে কোন জামাত কোন বেদাতির পিছনে নামাজ পড়া যাবে না, আর এই কারণে তারা সব মসজিদগুলোর থেকে এই দিনই ভাইদেরকে বিভ্রান্ত করে মসজিদ থেকে আলাদা করে শেষ পর্যন্ত বেনামাজি বানায়, আস্তে আস্তে এই লোকগুলো দিন থেকে সরে যায়। আমি আমার সরল মনা যুবক ভাইদেরকে বলবো এই খাওয়ারেজদের থেকে বাঁচো, যে খাওয়ারেজদের সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলে গেছেন যে সুফাহাউল আহলাম, ওরা বিবেক বুদ্ধিতে হবে কম, এলেম কালাম থাকবে না, আহদাসুল আসনান বয়সে হবে তরুণ যুবক। আপনারা যাদের পিছনে ঘুরছেন ওরা একদিকে বয়সে যুবক আর একদিকে কোরআন হাদিসের গভীর এলেম নাই, এরা কোনদিন কোন ভালো আলেমের সংস্পর্শে আসে নাই, সেজন্য আপনারা ওদের থেকে তওবা করুন এবং ওলামায়ে কেরামদের পথে চলে আসুন। জেনে রাখবেন আজকে দুনিয়াতে যারা হকের পক্ষে কাজ করছে সে পক্ষে অনেক আলেম আছেন। সব আলেমদেরকে বিভ্রান্ত বলা, সমস্ত আলেমদেরকে গোমরা বলা, এটা খাওয়ারেজ এবং রাওয়াফেজদের কাজ। আল্লাহ তাআলা কোরআনকে পরিষ্কার বলেছেন ইন্নামা ইখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহর বান্দাদের মধ্যে আলেমরাই কেবলমাত্র ভয় করে, প্রকৃতপক্ষে আলেমরাই আল্লাহকে ভয় করে। আল্লাহকে যেরকম ভয় করা দরকার সেরকম তারাই ভয় করে। কোরআনে আর একাতে বলা হয়েছে কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হে নবী আপনি জানিয়ে দিন যারা জানে অর্থাৎ যারা আলেম আর যারা জানে না যারা মূর্খ জাহেল তারা কি সমান? অবশ্যই সমান নয়। এজন্য ওলামায়ে কেরামদের নেতৃত্বে আমাদেরকে কাজ করতে হবে, জাহেলদের নেতৃত্বে নয়। ওলামায়ে কেরামরা যতটুকু সম্ভব কোন মুমিনকে কোন মুসলিমকে তারা তাকফির করেন নাই। আজকে যারা এভাবে আমভাবে মুসলিমদেরকে তাকফির করছে, মুজাহিদিনদেরকে তাকফির করছে, যারা নিজেদের জীবনকে বাজি রেখে, এদেরকে এমনও শোনা যায় তারা বলে যে তালেবানরা কাফের যেহেতু রাফরিয়া দান করে না, হানাফি মাজহাব মানে এরকম আমিন জোরে বলে না, বুকের উপর হাত বাঁধে না, এই কারণে তারা কাফের হয়ে গেছে। আল কায়দাও কাফের, কেন? আল কায়দাওয়ালারাও যেহেতু তালেবানদেরকে সমর্থন করে, তাদের সঙ্গে মিলেমিশে কাজ করে, যেন আল কায়দাও মুশরিক হয়ে গেছে, কাফের হয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আজকে দুনিয়াতে যারা সমস্ত কাফেরদের বিরুদ্ধে লড়াই করছে, জীবন বাজি রেখে পাহাড় পর্বত অবস্থান করছে, যারা ইসলামের হেফাজতের জন্য কাজ করছে, তাদেরকে কাফের বলছে কারা? যারা জীবনে একদিন জিহাদে নামে নাই, যারা জীবনে কোনদিন নিজেদের একটু গায়ে আচর লাগায় নাই, যারা কুফুরদের অধীনে চাকরি করে, বড় বড় চাকরি করে, ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছে, অথবা কুফফারদের স্কুল কলেজে পড়াশোনা করেছে, এই সমস্ত লোকগুলো আজকে ইসলামের যারা কর্ণধার, যারা ইসলামের জন্য সবকিছু ত্যাগ করেছে, তাদেরকে কাফের বলা হচ্ছে। ভাইরা আমার জেনে রাখবেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি পরিষ্কার বলেছেন, আজকে যাদেরকে কাফের বলা হচ্ছে, যদি সত্যিকার অর্থে তারা কাফের না হয়ে থাকে, তাহলে তোমরা যারা ওদেরকে কাফের বলছো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, যখন কেউ কাউকে কাফের বলে, আর বাস্তবে যাকে কাফের বলা হলো, সে যদি বাস্তবে কাফের না হয়, তাহলে যে কাফের বলেছে সেটা তার দিকে প্রত্যাবর্তন করে, অর্থাৎ সে নিজে কাফের হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। সেজন্য আমি আমার ভাইদেরকে সাবধান করব, খবরদার, কোন খাওয়ারেজদের খপ্পরে পড়ে, কোন রাওয়াফেজদের খপ্পরে পড়ে আমভাবে মুসলিমদেরকে কাফের বলা, হক ওলামায়ে কেরামদেরকে তাকফির করা, ওলামায়ে কেরামদেরকে যারা থেকে যারা তোমাদেরকে বিচ্ছিন্ন করতে চায়, এর থেকে তওবা করো, বিরত থাকো, খবরদার, জাহান্নামের ইন্ধন হইও না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের সম্পর্কে বলেছেন যে এরা জাহান্নামের কুকুর, আল্লাহ রাসূল পরিষ্কার বলে দিয়েছেন, এ লোকগুলো কেলাবু আহলিন নার, জাহান্নামের কুকুর বলা হয়েছে, জাহান্নামের কুত্তা বলা হয়েছে তাদেরকে, সেই জাহান্নামের কুত্তা, জাহান্নামের কুকুর খাওয়ারেজ, যাদের সম্পর্কে আল্লাহ রাসূল কঠোরভাবে বলেছেন যে খবরদার, এরা এদেরকে যদি আমি পাই, তাহলে আমি এদেরকে আদ জাতির মতো, সামুদ জাতির মতো হত্যা করব। সেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াইদ প্রাপ্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, তাদের দলকে ত্যাগ করো, ছাড়ো, ওলামায়ে হকের পক্ষে চলে আসো, মুজাহিদিনদের পক্ষে চলে আসো, মুসলিমদের পক্ষে চলে আসো। আমরা আমাদের এই বক্তব্যের মাধ্যমে তোমাদেরকে উপদেশ দিচ্ছি। আমি কোরআনুল কারীমে একটা আয়াত শুরুতে তেলাওয়াত করেছিলাম, সে আয়াত দিয়ে শেষ করতে চাই। আল্লাহ তাআলা বলছেন, ক্বালা ইয়া কওমি ইন কুনতু আলা বাইয়িনাতিন মির রাব্বি ওয়া রাযাকানি মিনহু রিযকান হাসানা। নবীরা তাদের কওমকে এই বলে আহ্বান করেন, হে আমার জাতি, ইন কুনতু আলা বাইয়িনাতিন মির রাব্বি, যদি আমি আমার রবের পক্ষ থেকে সুস্পষ্ট দলিল এবং প্রমাণের উপরে প্রতিষ্ঠিত থাকি, ওয়া রাযাকানি মিনহু রিযকান হাসানা, আর যদি আমার রব আমাকে উত্তম রিজিক দান করে থাকেন, তাহলে আমি কেন সত্য কথা বলব না? আমি সত্য কথাই বলবো। আমরাও সেজন্য, আমাদের কাছে কোরআন এবং হাদিসের সুস্পষ্ট বিধান রয়েছে যে যদি কোনো ব্যক্তি ভুলে কোনো কুফুরি কাজ করে বসে, অথবা অনিচ্ছাকৃতভাবে কোনো কুফুরি কাজ করে, অথবা তাকে বাধ্য করা হয়েছে, সেই জীবনের হুমকি দেওয়া হয়েছে, সেজন্য কোনো কুফুরি কাজ করে, অথবা কোন নস কোরআন ও হাদিসের ভুল বুঝার কারণে কোন কুফুরি কাজ করে বসে, ভুল বুঝার অবকাশ আছে ওই নসের ভিতরে, এই কারণে ভুল করে থাকে, তাহলে তাদেরকে তাকফির করা যাবে না। আমরা তাদেরকে ভ্রান্ত বলতে পারি, বিপদগামী বলতে পারি, কিন্তু আমরা তাদেরকে কাফের বলতে পারি না, যদি সে কোন দলিলের ভিত্তিতে ভুল বুঝার কারণে কুফুরিতে লিপ্ত হয়ে থাকে, ভুল বুঝার কারণে যদি সে কুফুরি কাজ করে বসে, তাকে কাফের বলা যাবে না। আমরা এটা কোরআনুল কারীমে আমার স্পষ্ট বলছি, আবার আল্লাহ তাআলা বলছেন, নবীরা এরকম বলতেন, আমা উরিদু খালিফাকুম ইলা মা আনহাকুম আনহু, আমি তোমাদেরকে যে জিনিস থেকে বারণ করছি আমি তার পরিপন্থী কাজ করি না, আমি তোমাদের সে ব্যাপারে বিরোধিতা করি না, মানে আমি তার ব্যতিক্রম করি না। ইন উরিদু ইল্লাল ইসলাহা মাস্তাতাতু, আমি যথাসাধ্য সংশোধন করার চেষ্টা করছি, ইসলাহ করার চেষ্টা করছি, শুদ্ধ করার চেষ্টা করছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া আমার আর কোন তৌফিক না, আমার তৌফিক দেওয়া, আমার ক্ষমতা, আমার কার্য সম্পাদন করা, আল্লাহ ছাড়ার কেউ নেই। ইলাই আলাইহি তাওয়াক্কালতু, আমি তার উপরে ভরসা করছি। ওয়া ইলাইহি উনীব, আমি তার কাছে প্রত্যাবর্তন করব। আমি সেজন্য সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ান্না মুহাম্মাদ আব্দুর রাসুলহু, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর বান্দা এবং রাসুল, আমরা কেবলমাত্র আল্লাহর হুকুম মানব, আল্লাহর রাসুলের তরিকা অনুসরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই সঠিক পথে চলার তৌফিক দান করুন। সমস্ত ফিতনা, খাওয়ারেজদের ফিতনা, দাজ্জালের ফিতনা, ফিতনাতুদ দুহাইমা যেটা গত জুমা আলোচনা করেছিলাম, এই সব ফিতনার থেকে আমাদেরকে বেঁচে থেকে সত্যিকার অর্থে আহলুস সুন্নাহ ওয়াল জামা অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন। ওসাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।